বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ঝরে না নদী খোঁজে কিসের সুখে, সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন সব কথা বলে হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, ও সব কথা বলে হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, যতদিন বাঁচি রব কাছাকাছি তুমি আমি দুজনে তো, সবুজ ঘাসে বলো না কেন চাঁদের পাশে শুধু তারা হাসে, সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, পাশে পাশে তোমাকে রাখতো, জীবনের পরে যদি কোনো জীবন থাকতো সেখানেও প্রিয় মনে জেনে নিও পাশে পাশে তোমাকে রাখতো, বলো না কেন অন্তর চুপি চুপি ভালোবাসে, সব কথা বলে হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, ও সব কথা বলে হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়।